আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। আজ কা সবক সুন লিজিয়ে, সবক নম্বর 1168। আল্লাহ তাআলা সে মোহাব্বত করনে কা নববী নুসখা। হম ভি আল্লাহ সে মোহাব্বত করে আর আল্লাহ ভি হমসে মোহাব্বত করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করতে হ্যায় কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ইরশাদ ফরমায়া, এক শখস আপনে মুসলমান ভাই সে দূসরি বস্তি মে মুলাকাত কে লিয়ে রওয়ানা হুয়া। আল্লাহ তাআলা নে উস শখস কে রাস্তে পর এক ফরিশতে কো বিঠা দিয়া। জব ও শখস উস ফরিশতে কে করিব পৌঁছা তো ফরিশতা নে উসসে পুছা, তুমহারা কহাঁ জানে কা ইরাদা হে? উস শখস নে কা, মে উস বস্তি মে রহনে ওয়ালে আপনে এক মুসলমান ভাই সে মিলনে যা রহা হুঁ। ফরিশতা নে পুছা, ক্যা তুমারা উস পর কোই হক হে জিসকো লেনে কে লিয়ে যা রহে হো? কোই কর্জা লেনা হে, কোই কাম হে? উস শখস নে কাহা, নাহি, মেরে জানে কি ওয়াজহ সিরফ ইয়ে হে কে মুঝে উসসে আল্লাহ তাআলা কে লিয়ে মোহাব্বত হে। ফরিশতা নে কাহা, মুঝে আল্লাহ তাআলা নে তুমহারে পাস ইয়ে বতানে কে লিয়ে ভেজা হে কে জিস তরহ তুম উস ভাই সে মহজ আল্লাহ তাআলা কি ওয়াজহ সে মোহাব্বত করতে হো, আল্লাহ তাআলা ভি তুমসে মোহাব্বত করতে হ্যায়। ইয়ে হাদিস মুসলিম শরীফ মে হ্যায়। কিতনে জবরদস্ত হাদিস হ্যায়। কিসি মুসলমান ভাই সে মিলো, আল্লাহ কে লিয়ে মিলো আর উসসে মোহাব্বত করো, আল্লাহ কে লিয়ে করো। জিতনে ভি মেরা ইয়ে সবক সুন রহে হ্যায়, ইসলিয়ে কি ইয়ে সবক জো সুনেগা উসি কো ইয়ে হাদিস মালুম হোগি। ভাই হম তো সারে মুসলমানো সে মোহাব্বত করতে হ্যায়, লেকিন জো সবক সুনেগা উসে ইয়ে হাদিস পতা হোগি। মে আপ লোগো কো কহতা হুঁ কি মে আপ লোগো সে সিরফ আল্লাহ কে লিয়ে মোহাব্বত করতা হুঁ। আর আব দেখো, মানে আপসে কাহা না মে আপ লোগো সে আল্লাহ কে লিয়ে মোহাব্বত করতা হুঁ, আল্লাহ তাআলা মুসসে মোহাব্বত করতা হ্যায়। আপ মুসসে মোহাব্বত করো আল্লাহ কে লিয়ে আপ লোগ, তো আল্লাহ আপসে মোহাব্বত করেগা। কিতনা আসান নুসখা হ্যায়। মানে আপ সবকো এলান মে কে দিয়া কি মে আপ সবসে আল্লাহ কে লিয়ে মোহাব্বত করতা হুঁ। আল্লাহ তাআলা ইস মোহাব্বত করনে কো কবুল ফরমায়ে আর হাম সব কে লিয়ে জান্নাতুল ফিরদৌস কে ফয়সলে ফরমায়ে। আব পড়ে লিজিয়ে মেরে সাথ, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা বদুরিয়াতেনা কুররাত আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।